আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد يوصيكم الله في اولادكم للذكر مثل حظ الانثيين। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মহান আল্লাহর প্রশংসার পর। আজকে আমরা আলোচনা করব একটা বিষয় নিয়ে, যে বিষয়টা হচ্ছে সামাজিক বিষয়। সেটা হচ্ছে আমাদের ধনসম্পত্তি, আমরা যেটা আয় করি, উপার্জন করি, জমা করি, তারপর এক সময় আসে সব ছেড়ে চলে যেতে হয় পরকালে। যে সম্পত্তি ছেড়ে যাওয়া হয় বাংলায় বলে ত্যক্ত সম্পত্তি, আরবিতে বলে মিরাস, ওয়ালিল্লাহি মিরাসু সামাওয়াতি ওয়াল আরদ। মিরাস মানে হচ্ছে ত্যক্ত সম্পত্তি। এই মিরাস কিভাবে ভাগ করা যাবে, কে কত পাবে, এই ভাগ বাটোয়ারা স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন। যেগুলো বাকি আছে সেই বাকি হাদিসে করা হয়েছে। আর এই কথা আপনারা জানেন যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। সুতরাং যেভাবে সম্পত্তি বিতরণ করতে হবে, ভাগ করতে হবে, সে কথা কোরআন বলে দিয়েছে। আমরা যারা মারা যাব তার আগে, মারা যাওয়ার আগে কি ভাগ করতে পারবো, না ত্যক্ত সম্পত্তি কখন ভাগ করতে হবে? ত্যক্ত সম্পত্তি মানুষ মারা যাওয়ার পরেই ভাগ করা হয়। আপনি যদি বলেন না আমার ছেলেমেয়েরা ঝগড়া করবে তো আমি ভাগ করে দিয়ে যাই, আমরা বলবো যে আপনার ছেলেমেয়েরা ঝগড়া করুক আর যা করবে করুক, আপনি কমসে কম কবরে আরামে থাকুন, এই কথা বলবো। তার আগে আমরা দেখে নিই যে ইলমে মিরাস যাকে বলে, আমাদের দেশে ফারাইজ বলা হয়, সব দেশেই বলা হয় ফারাইজ। ফারাইজ মানে নির্ধারিত অংশ, কে কত পাবে, এই ব্যাপারে যে জ্ঞান, যে এলেম, যে শিক্ষা, সেই শিক্ষা করার গুরুত্ব কতটুকু। কিছু হাদিস এসেছে কিন্তু সে হাদিসগুলো সহি নয়। যেমন তোমরা এলেম ফারাইজ, কি ইলমে ফারাইজ শিক্ষা করো, কি ইলমে ফারাইজ হচ্ছে অর্ধেক জ্ঞান, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইলমে ফারাইজের গুরুত্ব অবশ্যই আছে। সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম ফারাইজ শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন। তারা প্রসিদ্ধ ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন যায়েদ ইবনে সাবিত, ইলমে ফারাইজে প্রসিদ্ধ। সাদ ইবনে রুবায়ের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার দুটো মেয়ে নিয়ে উপস্থিত হলেন সাদের, বললেন ইয়া রাসূলুল্লাহ হাতানি ইবনাতা সাদ ইবনে রুবাইয়া, ইয়া আল্লাহ এই মেয়ে দুটি হলো সাদ ইবনে রুবাইয়া। কুতিলা আবুহুমা সাদ মা আকাবি উহুদ শাহিদান, আপনার সাথে উহুদ যুদ্ধে এদের বাবা শহীদ হয়ে গেছেন। ওয়া ইন্না আম্মাহুমা আখাযা মালাহুমা, আর এদের যে চাচা সমস্ত মাল নিয়ে ফেলেছে। ফালা মিহেদা আলাহুমা মালান, এই মেয়ে দুটির জন্য কোন মাল বাকি রাখেনি। ওয়ালা তুন কাহানি ইল্লা বি মাল, আর সমাজের রীতি হলো যে মেয়ের মাল না থাকলে মেয়ের বিয়ে হয় না, তাই না? আমরা জানি মেয়ের ছেলের বিয়ে হয় চারটে চারটে জিনিস দেখে, এই চারটের মধ্যে একটা হলো মাল ধন। তো মাল ধন ছাড়া বিয়ে হয় না। এখন এদের চাচা সমস্ত মাল নিয়ে ফেলেছে, মেয়েদের যদি মাল না থাকে তো এদের বিয়ে হবে না বা বিয়ে হতে কষ্ট হবে, যেমন আমাদের দেশে গরিবদের মেয়েদের হয়। আমাদের দেশে উল্টো তো আবার মান লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকদিল্লাহু ফি যালিক, আল্লাহ তাআলা এই বিষয়ে ফয়সালা দেবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ থেকে কিছু বলতেন না যতক্ষণ না তার কাছে কোনো নির্দেশ আসতো। ফানাযালাত আয়াতুল মাওয়ারিস, মিরাসের আয়াতগুলো অবতীর্ণ হলো। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাযযিল উনসাইয়াইন, এইভাবে তাফসিল দিয়ে কোরআনের আয়াত অবতীর্ণ হলো যে তোমাদের এই এই এই অমুক এত অমুক এত অমুক এত তাফসিল এখানে কোরআনের আয়াতে লেখা হয়েছে। আর কোরআনের আয়াতে আল্লাহ তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন, ওলামারা তা ব্যাখ্যা করে করে এবং হাদিস থেকে ব্যাখ্যা নিয়ে বই লিখেছেন, বিভিন্ন বই লেখা আছে, কোনো বই সংক্ষিপ্ত আছে, কোনো বই মানে লম্বা দীর্ঘ যখন যেমন প্রয়োজন আছে। আমাদেরও একটা বই আছে ফরায়েদ শিক্ষা, আপনারা দেখতে পারেন নেটে কিংবা ছাপা হয়েছে দেশে, ফরায়েদ শিক্ষা, মোটামুটি ফরায়েদ সম্পর্কে ধারণা, প্রাথমিক ধারণা নেওয়ার জন্য বইটা পড়া উচিত। যেহেতু অনেকে বই পড়ে না বা জানে না, মশলা জানে না, ফলে অনেক সময়ে এই আল্লাহর ভাগ বন্টনে হস্তক্ষেপ করে। যেমন চাচার কথা শুনলেন, চাচা মেয়েদের মাল নিয়ে নেয়, এতিম মেয়েদের মাল নিয়ে নেয়। আর আমরা জানি দুই ভাইয়ের মধ্যে যদি এক ভাই মারা যায় তাহলে সম্পত্তি কে পাবে? দুজনেরই ছেলে মেয়ে আছে, সম্পত্তি কে পাবে? যে বেঁচে আছে। আর যে মারা গেল তার ছেলেরা পাবে না? এখানে তারা কি বঞ্চিত থাকবে? আল্লাহ তাআলা ওসিয়তের ব্যবস্থা রেখেছেন, তারা বঞ্চিত থাকবে না, তারা ভিখারি হয়ে যাবে না, ব্যবস্থা রেখেছেন। কিছু কিছু মানুষ আছে, মুসলিম আছে, যারা দেখে যে আমি আমার শুধু মেয়ে হয়েছে, আমি মারা গেলে সম্পত্তি কে পাবে? ভাই পেয়ে যাবে। আমার মেয়ে যা পাবে, মেয়ে কত পাবে? একটা মেয়ে হলে অর্ধেক পাবে, এক মেয়ে হলে অর্ধেক পাবে, বাকি অর্ধেকটা কে পাবে? চাচা পেয়ে যাবে। তো আমি চাচাকে দেবো না? অনেক সময় চাচার সঙ্গে দুশ্মনী থাকে, ভাই ভাই দুশ্মনী থাকে, তো ওকে কেন দেবো? করে কি সমস্ত সম্পত্তিটা কার নামে লিখে দেয়? মেয়ের নামে লিখে দেয়। অন্যায় না নেয়? অন্যায় না নেয়? অন্যায়। অনেকে আবার মেয়ের নামে লেখে না, সম্পত্তি কেনে, সম্পত্তি লিখে বইয়ের নামে, এটা কত বড় অন্যায়! এটা আরো বড় অন্যায়, তাই না? এটা আরো বড় অন্যায়, কারণ বউ মারা গেলে এই সম্পত্তির ভাগ কে পাবে? যদি বইয়ের ছেলে না থাকে, আর ছেলে তো নেই, বইয়ের ভাইরা পাবে। তাহলে আপনার সম্পত্তি আপনার রক্তের সম্পর্কের লোকে না পেয়ে যার সঙ্গে রক্তের সম্পর্ক নেই তারা পেয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা যে ভাগ বন্টন আছে সেই ভাগ বন্টনের নিশ্চয়ই হিকমত আছে। আর সেই জন্যই আল্লাহ তাআলা বলছেন মিরাসের আয়াতগুলো শেষে কি বলছেন সেটা খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। বলছেন এই যে সম্পত্তি বন্টন করার ব্যবস্থা দেওয়া হলো, মিমবাদে ওয়াসিয়াতি ইউসি বিহা আও দেইন, সম্পত্তি ভাগ কখন হবে? মানুষ মারা গেছে, মানুষ মারা যাওয়ার পরে দেখতে হবে যে কোনো ওসিয়ত করেছে কিনা। ওসিয়ত কাকে করা হবে বলছি পরে, যেমন এই যে যারা বঞ্চিত হয় ওসিয়ত আছে কিনা দেখতে হবে, কিংবা কোনো দান সম্পদ দান করেছে কিনা, মাদ্রাসায় দাও এত, মসজিদে দাও এত, করতে পারে না? পারে না। কত সম্পত্তির মধ্যে, কত সম্পত্তির মধ্যে দান করতে পারে, ওসিয়ত করতে পারে? এক তৃতীয়াংশের মধ্যে, তার বেশি না। ঋণ আছে কিনা, ঋণ পরিশোধ করতে হবে। তারপরে দেন মহর, স্ত্রীর ঋণ আছে কিনা, নাকি মোহর শোধ করতে হবে? না, দেন মহর ওটা একটা ঋণ শোধ করতে হবে। তাহলে প্রথমে ঋণ শোধ করতে হবে, তারপর যে ওসিয়ত আছে ওসিয়ত যা আছে দিতে হবে, তারপরে বাকি সম্পত্তিটা যে যে বেঁচে আছে, যে যে হকদার, তাদের মাঝে কি হবে বন্টন হবে, আবা উকুম ও আবনা উকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম, তোমাদের বাপ দাদা, তোমাদের ভাই, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সন্তান এবং তোমাদের বাপ দাদা, তোমরা জানো না যে তোমাদের জন্য বেশি উপকারী কে। এই যে ভাগ একে এত, একে এত, একে এত, একে কম, একে অর্ধেক, অকে বেশি যে দেওয়া হয়েছে তোমরা জানো না, আর আমি আল্লাহ, আল্লাহ জানি কে বেশি উপকারিতা, আমি জানি। ফারিদাতাম মিনাল্লাহ, এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরাত, কি বলে ফরজ, আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট, আল্লাহর পক্ষ থেকে ভাগ। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেওয়ালা হিকমতওয়ালা, সূরা নিসা 11 নম্বর আয়াত। তাহলে এখানে মিরাসের গুরুত্ব, মিরাসের ইলমের গুরুত্ব বোঝা গেল। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এই যে বলা হলো এই অমুক পাবে, অত পাবে, অমুক এত পাবে, মিমবাদে ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন, ওই একই যে ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে, ওসিয়ত থাকলে ওসিয়ত পুরো করতে হবে, গায়রা মুদাব, কেউ যেন কারো ক্ষতিগ্রস্ত না করতে পারে, কেউ যেন কাউকে ক্ষতিগ্রস্ত না করে। ওয়াসিয়াতাম মিনাল্লাহ, এই যে ভাগ বন্টন করা হলো এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত। আল্লাহু আলিমুন হালিম, আল্লাহ তাআলা জানেওয়ালা ধৈর্যশীল, এটা 12 নম্বর আয়াতে। 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এ হলো আল্লাহর সীমারেখা, এ হচ্ছে আল্লাহর বিধান। ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে নদী সমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। ওয়াজালিকাল ফাউজুল আযীম, আর এটা হচ্ছে বিশাল সাফল্য। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, অবাধ্যতা করবে, ওয়াতাআদা হুদুদাহু, এবং তার সীমা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাকে জাহান্নামে দেবেন, জাহান্নামে প্রবিষ্ট করবেন, এবং সে সেখানে চিরস্থায়ী বাস করবে। ওলা ফায়াজা ও মহিনা, সেখানে তাদের জন্য রয়েছে, তার জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। তাহলে এখানে ধমকি, হুমকি দেওয়া হলো, যদি তোমরা এই আইনের লঙ্ঘন করো তাহলে, আপনারা শুনেছেন, আপনারা জানেন, ফেসবুকের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে শুনেছেন যে আল্লাহ তাআলা অঙ্ক জানেন না, একটা হিসাব এখান থেকে দেখিয়ে বলছে আল্লাহ অঙ্ক জানেন না, মানে একটা হিসাব, আর আগেই বলেছি যেখানে দেখবেন যে মিলছে না সেখানে কোত্থেকে সাহায্য নিতে হবে, হাদিস থেকে, কারণ হাদিস হচ্ছে ব্যাখ্যা। কিন্তু ওরা সরাসরি আয়াত দেখে, অনেকেই, অনেক মানুষ আছে যে যেমন কোরআনই, যারা তারা শুধু কোরআন দেখবে, হাদিস মানবে না, ফলে তারা কি হবে, ভ্রষ্ট হবে। তেমনি নাস্তিকরা, নাস্তিকদের নিজেরাই তো ভ্রষ্ট, অপরকে ভ্রষ্ট করতে চায়, এই জন্য আল্লাহ তাআলার বিরুদ্ধে কে এনেছে, অভিযোগ এনেছে, আল্লাহ তাআলা তাকে হেদায়ত করুক অথবা ধ্বংস করুক। সুতরাং এখানে কোন রকমের বেইনসাফি নেই, আল্লাহ যে ভাগ করেছেন কোনো বেইনসাফি নেই। আরেক জায়গায় আল্লাহ তাআলা কোরআনের অন্য শেষের দিকে বলছেন, সূরা নিসা শেষের দিকে 176 নম্বর আয়াত, সেখানে এক ভাগ বন্টনের কথা বলে তিনি বলছেন ইউবাইয়িনুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য বায়ান করছেন, স্পষ্ট বিবরণ দিচ্ছেন, আনতাদিল্লু, যাতে তোমরা ভ্রষ্ট না হয়ে যাও, কারণ এই বায়ান না দিলে তোমরা ভ্রষ্ট হবে, আর যে যেরকম পাবে সে সেরকম ওয়ারেস হবে। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সবকিছু জানেন। আপনারা নিশ্চয়ই জানেন জাহিলি যুগে মেয়েদেরকে অংশ দেওয়া হতো না, শুধু অংশ নিত কারা, ছেলেরা। আবার আমাদের বর্তমান জাহিলি যুগে আপনারা জানেন যে মেয়েরা ছেলেরা সমান সমান ভাগ পায়, কারণ নারী পুরুষ সমান। কিন্তু ইসলামের যে ভাগ বন্টন তাতে কি আছে, কম বেশি আছে। এজন্য আমরা বলি যে ইসলাম নারীকে পুরুষের সমান ভাগ বা সমান অধিকার দিয়েছে, এ কথা ঠিক না, বল ঠিক কি, আল কোরআন বা হাদিস বা ইসলাম নারীকে তার যথার্থ অধিকার দিয়েছে, তার যতটুকু অধিকারের দরকার ছিল কোন ধর্ম দিতে পারেনি, একমাত্র ইসলাম। ইসলাম বলতে আমি বলতে চাচ্ছি আদম থেকে নিয়ে আগেও তো সব ইসলাম ধর্ম ছিল, তাই না? ইহুদিদের আসল ধর্ম কি? ইসলাম। খ্রিস্টানদের আসল ধর্ম কি? ইসলাম। যত ধর্ম আসমানি ধর্ম এসেছে আল্লাহর পক্ষ থেকে সবই ইসলাম। ইসলামের তুলনায় কেউ ইনসাফ করতে পারে না। যারা মন গড়া ধর্ম করে, বিধান বানায়, তাদের মধ্যেই কি আছে? এমন ত্রুটি আছে যে ত্রুটি সময়ে ধরা পড়ে। আমরা জানি যে কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে মেয়ে যা পাবে তার ডবল ছেলে পাবে। এ কথাটা ঠিক না ভুল? ঠিক, কিন্তু ভুল সব সময় না। নারী ছোট না পুরুষ ছোট, না উভয় সমান। আর রিজালু কওয়ামুনা আলান নিসা, আর ওলি রিজালে আলাইহিন্না দারাজা। আমরা জানি পুরুষ হচ্ছে নারীর তুলনায় উপরে, তাই না? উপরে, ঠিক। কিন্তু এমন এক নারী আছে যে পুরুষের তুলনায় তিন গুণ উপরে, ঠিক না ভুল? কে? মা। এই জন্য নারী, নারী বলতে আমরা সাধারণভাবে নারী যেটা বুঝি, তারা কিন্তু বিভিন্ন প্রকার আছে। শুধু নারী বলতে যারা না হইচই লাগায়, নারী গেল, নারী গেল, নারী স্বাধীনতা, নারী অমক, নারী নারী, নারীকে ইসলাম কোনোদিন বঞ্চিত করেনি। নারী বঞ্চিতা নয়, তুমি নারী মানেই বোঝো না। নারী বিভিন্ন ধরনের আছে। তোমার মেয়েও নারী, তোমার বোনও নারী, তোমার স্ত্রীও নারী, তোমার মাও নারী। কিন্তু সব নারী কি সমান? তাদের এক একটা পজিশন আছে, এই পজিশন হিসাবে তাদের মান কি করা হয়েছে। কোনো কোনো সময় দেখবেন যে মহিলাকে পুরুষের সমান দেওয়া হয়েছে। যেমন ছেলে মেয়ে আছে, ছেলে মারা গেল, বাপ মা দুজনে বেঁচে আছে, বাপ কত পাবে, মা কত পাবে? বাপ মাও বেঁচে আছে, ছেলে মেয়েও আছে, মারা গেল ছেলে, মানে পুরুষটা মারা গেল, বাপ মা কত পাবে? বাপ পাবে একের ছয়, মা পাবে একের ছয়, তাই হয়ে গেল সমান, তাই না? বই পিত্রেয়, যাকে পিতা আলাদা আর কি, সেরকম ভাই যদি হয় তারা হবে ফাহম সুরাকা আফিসুল, তারা একসঙ্গে যখন ভাগ করবে, ভাগ বন্টন করবে, তারা সমান সমান পাবে, ছেলে এবং মেয়ে সমান পাবে। তাহলে সব ক্ষেত্রে ইলিশ জাকারে মিসলে হাজিল উনসাইনে নয়, যে সব সময় সব ক্ষেত্রেই মেয়ে যা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে, এই বিধানও নয়। এটা আমাদের বোঝার ভুল। অনেকে বলে যে নারীকে অর্ধেক ভাগ দেওয়া হয়েছে, কিন্তু না, বিশেষ ক্ষেত্রে যেমন ওয়ারেস হয়েছে ভাই বোন, সেই ক্ষেত্রে বোন পাবে তিন ভাগের এক ভাগ। ওয়ারেস হয়েছে ছেলে আর মেয়ে, যাকে আসাবা বলা হয়, যারা মোটামুটি জানেন আসাবা বলা হয়, ছেলে আর মেয়ে ওয়ারেস হয়েছে, সেই ক্ষেত্রে ছেলে পাবে ডবল আর মেয়ে পাবে হাফ, তার মানে একের তিন মেয়ে পাবে আর বাকি দুই পাবে ছেলে। তো মোট কথা, নারীকে কম দেওয়া হয়েছে যদি আমরা বলি, তাহলে তার পেছনেও কিন্তু আল্লাহ তাআলার হিকমত আছে। কেন নারীকে কম দেওয়া হয়েছে? কারণ নারীর বিয়ে দিলাম, বিয়ে দিয়ে স্বামী তার ঘরে আছে, মনে করুন স্বামীর ঘরে গেল, স্বামীর ঘরে সম্পত্তি, আর বাপের ঘরে সম্পত্তি ভাইয়ের সমান সমান পেল। এখানে খরচ করবে কে? ভাই। পুরুষ খরচ করে, মেয়ে খরচ করে না। মেয়ে যখন মেয়ে অবস্থায় থাকে তখন কে খরচ করে? বাবা খরচ করে। যখন বিয়ে হয়ে যায় কে খরচ করে? স্বামী খরচ করে। যখন মা হয়ে যায় তখন কে খরচ করে? ছেলে খরচ করে। মেয়ের সম্পত্তি খরচই হয় না। তাহলে খরচ করবে পুরুষ, আর সমান সমান যদি ভাগ দেওয়া হয় এটা এমন নয়। নাকি সে স্বামীর ঘরে থাকবে, সে তার সম্পত্তি খরচ হয় না, উল্টে আবার ভাইয়ের কাছ থেকে সমান ভাগ নেবে, এটা এমন নয়? কোনটা অন্যায়? আল্লাহর বিচার অন্যায় না মানুষের বিচার অন্যায়? নিশ্চয়ই বোঝার ভুল আছে। শরীয়তকে যারা বোঝে না, আল্লাহ তাআলার হিসাব যারা বোঝে না, তারা এইসব কথা বলে। সুতরাং পুরুষ যখন খরচ করে, পুরুষই বেশি মাল খরচ করে, সে স্ত্রীর উপরে খরচ করে, সে মেয়ের উপরে খরচ করে, সে মায়ের উপরে খরচ করে, সে বোনের উপরে খরচ করে, সমস্ত মহিলার উপরে খরচের দায়িত্ব কার? মহিলার না, পুরুষের। তার জন্য পুরুষকে ডবল দেওয়া হয়েছে মেয়ের তুলনায়, কিন্তু মেয়েকে বঞ্চিত করা হয়নি, মেয়েকে বঞ্চিত করা হয়নি। যেমন আগে একবার বললাম যে মেয়েকে বঞ্চিত করা যাবে না, মেয়েকে বঞ্চিত করা যাবে না, মেয়ে যে ভাগ পাবে তাকে দিতে হবে। যারা যে ভাইরা মেয়েকে বঞ্চিত করে সম্পত্তি লিখে নেয় তারা কে? তারা হচ্ছে জালেম। এই জুলুমের, এই জুলুমের শাস্তি তাকে পেতে হবে। হ্যাঁ, যদি কোনো বোন বলে যে আমি আলহামদুলিল্লাহ আমার ভালো ঘরে বিয়ে হয়েছে, আমার স্বামীর সম্পত্তি আছে, তো ভাই আমার সম্পত্তি তুমি ভোগ করো, তাই না? আমার সম্পত্তি তুমি ভোগ করো, আমি তো মাঝে মাঝে আসছি বেড়াতে, মায়ের ঘরে বেড়াতে আসবো, তার সমস্যা আছে? সমস্যা নেই, আমার সম্পত্তি আমি দিয়ে দিলাম ভাইকে। কিন্তু বোন রাজি না, বোনের দরকার আছে সম্পত্তি, ভাই বলছে যে না, তুই যখন তুই তোর বিয়ে দিলাম তোর এই করলাম তো পাবি না, না। এমনকি এই বাড়িটা, যে বাড়িটাতে ভাই বাস করছে, তারও তাদেরও তার হক আছে, তাই না? বোনের হক আছে। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর ভাই বাড়িটা ভাগ করবো কি করে, সে তো স্বামীর ঘরে আছে, কেন বাড়ি ভাগ করা করিন, কিভাবে ভাগ করতে হবে? মূল্য ধরে নিতে হবে, বাড়িটা মূল্য কত হতে পারে, এই মূল্যের যতটা ভাগ পাওয়ার কথা বোনের তাকে বুঝিয়ে দিতে হবে, কথা শেষ। যেন আপনি বাড়িটা বিক্রি করলেন, তাকে তার অংশটা বিক্রি কিনে নিলেন এবং তাকে পয়সা দিয়ে দিলেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। পুরুষ মহিলাকে মোহর দিতে হয়, মোহর দেয়, পুরুষকে মহিলার জন্য মোহর দিতে হয়, তাতেও তার খরচ বাড়তি হিসাবে তাকে বাড়তি ভাগ দেওয়া হয়েছে। তাও আবার বলছি যে সব ক্ষেত্রেই পুরুষকে যে বেশি দেওয়া হয়েছে, ডবল দেওয়া হয়েছে, তা কিন্তু নয়। বেশ, এবার চলুন, কে কত ভাগ পাবে, কে কত ভাগ পাবে সে কথা তো তফসিলে যাব না। যেমন ছেলে আর মেয়ে যদি হয় তো ছেলে পাবে দু ভাগ, মেয়ে পাবে এক ভাগ, এটা বাপের সম্পত্তি। মায়ের সম্পত্তি হলে ছেলে মেয়ে কত পাবে? মা মারা গেল, মায়ের সম্পত্তি যদি হয় তাহলে ছেলে কত পাবে, মেয়ে কত পাবে? বাদশা নামদার, সবাই একমত, সমান সমান, কোত্থেকে বিধান এলো? আল্লাহ কোরআনে বলছেন নিজাকারে মিসলা হাজিল মানস, মায়ের মারা গেছে তার যে সম্পত্তি আছে, ছেলে মেয়ে, ছেলে পাবে দুই, মেয়ে পাবে এক। এখানে কোথায় বাপ, বাপ মরে গেলে বলা হয়েছে, মা মরে গেলে আটানা বলা হয়েছে, কোথায় বলা হয়েছে? কেন মানুষ জানি না, কেন মানুষ কিভাবে কোটা হয়েছে বুঝি না, বুঝে মায়ের সম্পত্তি হলে বেটা পাবে আটানা, বিটি পাবে আটানা, একর থেকে হলো। বাপের সম্পত্তি যেমন ভাগ হবে, মায়ের সম্পত্তিও সেরকম ভাগ হবে। তার মানে মায়ের সম্পত্তি তো ছেলের দুই ভাগ আর মেয়ের হচ্ছে এক ভাগ। এবারে যারা বঞ্চিত হবে, যেমন বললাম দুই ভাই আছে, দুই ভাইয়ের ছেলে মেয়ে আছে, এক ভাই মারা গেল, সম্পত্তি কে পাবে? পুরো সম্পত্তিটা ছেলে পাবে, তাই না? বাকি যারা স্ত্রী বাপ মা যারা তাদেরকে দেওয়ার পরে পুরো সম্পত্তিটা। আর যে ছেলে মারা গেল তার ছেলেটা কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বিধান দিয়েছেন? ওসিয়া, ওসিয়া। এখন এই চাচার উচিত, কিংবা যদি বাপ বেঁচে থাকে বাপের উচিত যে তার ওই নাতি পুতাদেরকে কি করা, বঞ্চিত না করা, তাদেরকে বঞ্চিত না করে যদি এই যে বেঁচে আছে সে রাজি হয় যে আমি যে সম্পত্তি পাবো তার আধা আধি ওই ভাইপোদেরকে ভাইজিদেরকে দেবো, সমস্যা নেই, হয়ে গেল। আর যদি না মানে তাহলে দাদার উচিত তাদের নামে ওই এক তৃতীয়াংশের ভিতরে সম্পত্তি কি করা, লিখে দেওয়া। এই যে লিখে দেওয়া, সম্পত্তি লিখে দেওয়া, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রান ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমাদের জন্য লিখে দেওয়া হলো, ফরজ করা হলো, যে সম্পত্তি মাইয়ের ছেড়ে যায় তারা যেন, সে যেন মা বাপের জন্য ওসিয়ত করে এবং নিকট আত্মীয়দের জন্য মানে জানা মতো প্রচলিত প্রথা মতো কি করে, ওসিয়ত করে। এ হচ্ছে মুত্তাকিনদের জন্য ফরজ। ফামান বাদদালাহু বাদা মা সামিআহু, যদি শোনার পরে কেউ তার পরিবর্তন করে, ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনা, এই ওসিয়ত যদি কেউ পরিবর্তন করে তাহলে তারা হবে পাপী এবং গুনাহগার। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। এখানে বলা হয়েছে মা বাবের জন্য ওসিয়ত করা হবে। তো মা বাপ তো ওয়ারেস, কোরআন হাদিসে আছে লা ওয়াসিয়াতা লি ওয়ারেস, যে ওয়ারেস হবে তার জন্য কোন সম্পত্তি উইল করা যাবে না, লেখা যাবে না। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে হাদিস কি কোরআনকে মানসুখ করলো? এখানে হাদিস হাদিস কোরআনকে মানসুখ করতে পারে এটা আমরা মানি, কিন্তু এখানে কিন্তু হাদিস কোরআন কোরআনকে মানসুখ করছে না, বরং মিরাসের যে আয়াত আগে বলা হলো যে যদি ছেলে মারা যায় বাপ থাকলে বাপের একের ছয়, মা থাকলে একের, ছেলে ছেলে মেয়ে থাকলে মায়ের একের ছয়, ছেলে না থাকলে একের তিন বলা হয়েছে। কিন্তু এই আয়াত, তাহলে আয়াতই আয়াতকে মানসুখ করলো, এ নয় যে লা ওয়াসিয়াত আলি ওয়ারিস যে হাদিস সেই হাদিস এই আয়াতকে মানসুখ করলো। তবু আমরা মানি যে হাদিস কোরআনের আয়াতকে মানসুখ করতে পারে, কারণ দুটোই ওহী, মনে থাকবে দুটোই ওহী। এখানে তাহলে বাপ মায়ের জন্য লিখে দেওয়া যাবে না, তবে বইয়ের নামে লিখে দেওয়া যাবে। হ্যাঁ, কেন, বউ কি ওয়ারেস নাকি? বউ ওয়ারেস, বউ ওয়ারেস, ছেলে মেয়ে থাকলে কত পাবে? দু আনা একের আট, আর ছেলে মেয়ে না থাকলে কত? চার আনা একের চার। তো সে যদি ওয়ারেস হয় তো তার নামে কি লিখে দেওয়া যাবে এই বাড়িটা তোমার, অমুক জমিটা তোমার, তোমাকে আমি কত ভালোবাসি, আই লাভ ইউ, হ্যাঁ লেখা যাবে নাকি? না। অনেক পুরুষ আছে খুব বেশি ভালোবাসা বাসে, বেশি ভালোবাসতে গিয়ে কি করে, পদ্ম ফুলের জায়গায় পলাশ ফুল লাও পারিজাত ফুল, তাই না? ভালোবাসার নিদর্শন রাখে এবং তাকে আল্লাহ মুস্তান। তো এটা জায়েজ না, যে ওয়ারেস হবে তার নামে লেখা যাবে না। দুই ভাই আছে, এক ভাইয়ের নামে সম্পত্তি বেশি লিখিয়ে দেওয়া হচ্ছে, ও যারা নকল মা বানিয়ে লিখিয়ে নেয় আলাদা কথা, শাশুড়িকে নিয়ে গিয়ে বলে এটা আমার মা, আমার নামে সম্পত্তি দিচ্ছে, সেটা আলাদা কথা, তারা জানেন, আগেই বলা হয়েছে, আল্লাহ আগেই বলেছেন যে তিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহর সীমারেখা, যে ব্যক্তি লঙ্ঘন করবে তাকে আমি জাহান্নামে দেব। তো সে জাহান্নামের কাজ করে, যে লিখিয়ে নেয় নকল শাশুড়িকে নকল মা বানিয়ে নিয়ে লেখালেখি করছে, বহু মানুষ বেটিদেরকে বঞ্চিত করছে, ভাইকে বঞ্চিত করছে এবং করছে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে শাস্তি অবশ্যই দেওয়া হবে। বেশ, এবার চলুন, বুঝতে পারলাম ইন্নাল্লাহা কাদ আআতা কুল্লাযি হাক্কিন হাক্কাহ ফালা ওয়াসিয়্যাতা লিল ওয়ারিস, আল্লাহ তাআলা যাকে যা দেওয়ার, যার যা হক আছে সবাইকে দিয়ে দিয়েছেন, সুতরাং ওয়ারেসের জন্য ওসিয়ত চলবে না। যে ওয়ারেস হবে তার নামে জমি সম্পত্তি লেখা যাবে না, আর এমন ওসিয়ত করা যাবে না যাতে অন্যে ক্ষতিগ্রস্ত হয়, কারণ লা দরারা ওয়ালা দরার, কেউ ক্ষতিগ্রস্ত করবে না আর কেউ ক্ষতিগ্রস্ত হবে না, পরস্পর কেউ কারো ক্ষতি করবে না। যে কাউকে মানে বঞ্চিত করলাম, বঞ্চিত করে আমি ওসিয়ত লিখে দিলাম, উইল করে দিলাম, তার ফলে যেমন ওই যে একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ, আমার দেশে এক লোক আছে বিশাল সম্পত্তির মালিক, তার একটি মাত্র মেয়ে, আর ছেলে হবে না, ডাক্তারে বলে দিয়েছে আর ছেলে মেয়ে হবে না, হয় না কাকবন্ধা নারী, একটা ছেলে হয় আর হয় না, তো হয়েছে তো হয়েছে মেয়ে, এবার একটা মেয়ে অর্ধেক পাবে, বাকি অর্ধেক কারা পাবে? ওই ভাই পাবে, ভাইয়ের সঙ্গে মিল নেই, ভাই হচ্ছে এইসা, ও বলছে পূর্ব, ও বলছে পশ্চিম, বুঝতে পারছেন? ভাইকে দেবে না, ভাইয়ের সঙ্গে মানে দেখা মানে মিলই নেই, সে কত ফতোয়া নিয়ে বেড়াচ্ছে, চাইছে যে কোনো রকমে হালাল করে আমি আমার সমস্ত সম্পত্তি মেয়েকে দিই যাতে আমার ভাই না পায়, কারণ সে আমার দুশ্মন, আর দুশ্মনকে আমার সম্পত্তি দেবো? আরে ভাই আল্লাহ যদি দেন, এমনিতেই বলে খোদা জিসকো দেতা হ্যায় ছাপ্পর ফাড়কে দেতা হ্যায়, তাই না? আর যাকে দেয় না তাকে কোনো মতই দেয় না, আল্লাহর ইচ্ছা, এ আল্লাহ অটোমেটিক সে পাবে, তার জন্য আল্লাহ তোমাকে ছেলে দেয়নি, একটা ছেলে দিলে বাস আর ভাই পায় না, কিন্তু ছেলে আল্লাহ যদি না দেন তাহলে তোর উপায় কিছু নেই, তো আল্লাহ ভাগ দিয়েছেন, অতএব সে ভাগ তার কাছে যাবে, আর ও চাইছে কোনো মতেই আমি আমার ভাইকে এক ছটাক এক পয়সা দেবো না, সে চাইছে যে আমার সমস্ত সম্পত্তি, যেইভাবে যদি উইল করে যায় সমস্ত সম্পত্তি ঘর বাড়ি আমার মেয়ের নামে, তাহলে চাচা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, তাহলে এই ওসিয়ত এই উইল কি জায়েজ? না। এবার চালাকি করে এখন যে সম্পত্তি কিনছে সেটা বইয়ের নামে কিনছে, এই যে বললাম একটু আগেই বললাম, ডবল আলোচনা হয়ে যাচ্ছে, বইয়ের নামে কি জন্য কিনছে? যাতে আমার ভাই না পায়, আমার সালা পাক সমস্যা নেই, তাই না? নিজের বোন মুড়ি পায় না, শালির পাতে মুন্ডা দেওয়ার লোক আছে না নেই? নিজের ভাইয়ের সাথে দেখা হয় না সক্ষ শালার সাথে, তাই না? তারপরে মা মা আছে, মা পরে ছেঁড়া শাড়ি আর শাশুড়িকে পরে ঢাকাই শাড়ি, এরকম আছে বহু মানুষ, বহু রকমের সমাজে বহু রকমের মানুষ আছে। তো আমার ভাই পাক চাই না, রক্তের সম্পর্ক, কিন্তু আমার দুশ্মন, আমার সালা পাক সমস্যা নেই। আল্লাহ মুস্তান, এই যে লঙ্ঘন, সীমা লঙ্ঘন করা হচ্ছে, আল্লাহ কি ছাড়বেন? আল্লাহ ছাড়বেন না। আল্লাহর কাছে তওবা না করে মারা গেলে, তওবা করার জন্য যদি কেউ এইভাবে সম্পত্তি লিখিয়ে নেয়, অপরকে ক্ষতিগ্রস্ত করে সম্পত্তি লিখে নেয়, তো তওবা করা যাবে না? যাবে না। তওবার যে ছটা শর্ত আছে, আমাদের বাদশাহ নন্দ বলবে, তওবার যে ছটা শর্ত আছে আমি বলছি, আপনি একটা প্রশ্ন করবো সে একটা বলবেন। এক, আল্লাহর জন্য তওবা করতে হবে। দুই, পাপ বর্জন করতে হবে যে পাপটা করছেন। তিন, জীবনে পাপ করবো না দৃঢ় সংকল্প করতে হবে। চার, অনুতপ্ত হতে হবে, যেটা ভুল করেছি অনুতপ্ত হতে হবে, লজ্জিত লাঞ্ছিত হতে হবে। আর ছ নম্বর শর্ত হলো তওবা ঠিক সময়ে তওবা করতে হবে। পাঁচ নম্বর শর্ত আমি বলিনি, সেটা আপনাকে বলতে হবে। তাহলে বাদশাহ নাম সার্থক, আর না হয় বাদশাহ নাম আজকে চেঞ্জ করে দেব। কি পাঁচ নম্বর শর্তটা কি? সহজ বলি, আর এই তো সবাই জানছে, সবাই বুঝে গেছে, আমরা যে আলোচনা করছি আলোচনার পরিপ্রেক্ষিতে সবাই বুঝে গেছে পাঁচ নম্বর শর্তটা কি হতে পারে। হ্যাঁ, সাত্তার ভাই বুঝতে পেরেছেন? যে কেউ হক নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে, সেই হক ফিরিয়ে দিতে হবে, আর না হয় তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। বাস, এত সহজ। তার নামটা চেঞ্জ করা যাবে, আকিকা লাগবে না লাগবে না? আচ্ছা, নাম চেঞ্জ করতে আকিকা লাগে না লাগে না? লাগে, তাহলে তো বাদশাহ খরচ হয়ে যাবে। কিন্তু আমি আমি বলছি, বা যারা জানেন তারা জানেন, যে নামের সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা দিয়ে নাম রাখতে হয় কথা ভুল, নাম আলাদা আকিকা আলাদা। নাম চেঞ্জ করার সময় আকিকা লাগে না, অতএব খরচের ভয় করবেন না, ঠিক আছে? এবারে শেষকালে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি বেঁচে থাকতে আপনার মিরাস ভাগ করে যেতে পারেন কি? একবার বিবেককে জিজ্ঞেস করে দেখুন, আপনি বেঁচে আছেন, আপনার ছেলে মেয়ে আছে, ভাইরা আছে, আপনি ভাবলেন যে হয়তো ঝগড়া টগড়া করবে, ছেলেদের চাল চলন দেখেই বুঝতে পারছেন, কারণ বাড়ি একটাই, তারপর জমি বিভিন্ন ধরনের, কোনো আছে এক ফসলি জমি, কোনো আছে দু ফসলি জমি, কোনো আছে তিন ফসলি জমি, তাই না? এ নিয়ে ঝামেলা, বা বউ বলবে আমি ওইটা নেবো, বউ বলবে আমি ওইটা নেবো। তো আপনি করলেন কি, ছেলেদের মাঝে ঠিক ইনসাফ করে যে যেমন পাবে, আপনি কিন্তু কম বেশি করেননি, ঠিক আপনি মরার পর যে যেমন পাবে ঠিক সেই হিসাবে আপনি দলিল করে লিখে দিয়ে গেলেন। এটা যুক্তিযুক্ত না অযৌক্তিক? কেন? তাহলে যুক্তি যুক্তিযুক্ত, তাই না? কিন্তু আপনি বেঁচে থাকতে যদি আপনার একটা ছেলে মারা যায়, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে যে আপনি বেঁচে থাকতে থাকতে আপনার সামনে কেউ মরবে না? গ্যারান্টি আছে? তাহলে কি করে যুক্তিযুক্ত হলো বলুন? এটা ঠিক না, এটা ঠিক না, তাই না? মনে করুন আপনার ছেলে আছে, একটা মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে, ছেলেকে দিলেন দুই দুই বিঘা, মেয়েকে দিলেন এক বিঘা, কালকে আজকে লিখে দিলেন, কালকে আপনি মারা গেলেন, তাই তো? না, আপনার ছেলেটা মারা গেল, আপনার ছেলে মারা গেল, আপনার আগে আপনার ছেলে মারা গেল, এখন আপনার মেয়ে কত পেল? মেয়ে হিসাবে কম পাবো, সে এখন অর্ধেক অর্ধেক বাকি আছে, একটা মেয়ে থাকলে অর্ধেক, আর ছেলে যদি দুটো তিনটে চারটে হয়, মানে মোট কথা হচ্ছে যে এমনও হতে পারে যে আপনি লিখে দেওয়ার পর তাদের ভাগ কম বেশি হতেই পারে, কম বেশি হয়ে যাবে, অথচ আপনি নিজেই ভাগ করে দিয়ে গেলেন। আর আল্লাহ এখানে বলছেন মিরাস, মিরাসের কথা, তারাকা বলা হয়েছে, তারিকা বলা হয়েছে, ত্যক্ত সম্পত্তি। তো আপনি ত্যক্ত সম্পত্তি না, আপনি আপনার জীবনে বেঁচে থাকতে আপনি লিখে দিচ্ছেন ছেলে মেয়েদের নামে, এক্ষেত্রে আপনার হিসাব ভুল হতে পারে। এই জন্য আল্লাহর হিসাবে যেটা আছে, আল্লাহর তকদিরে যে যার ভাগ লিখে দিয়েছেন সেই হিসাবে পাক, আপনি কবরে গিয়ে আরাম করুন। ছেলে মেয়েরা ঝগড়া করছে না মারামারি করছে আপনাকে কবর থেকে দেখতে হবে না, হবে নাকি? দেখতে জানতে পারবে? কিছুই জানতে পারবে না। খবরদার এরকম করবেন না যে যাতে আমার কবরে অসুবিধা হতে পারে। সুতরাং যুক্তিযুক্ত নয় যে আপনি সমস্ত সম্পত্তি ভাগ, যদিও আল্লাহর ভাগ অনুযায়ী ভাগ করে যাচ্ছেন, কিন্তু আপনি বেঁচে থাকতে থাকতে হয়তো আপনার আগেই এমন কেউ মারা যাবে, ফলে ভাগে কি হবে? সমস্যা হয়ে যাবে, ভাগে সমস্যা হয়ে যাবে, তাই না? এই জন্য এই কথা ছিল শেষ কথা। আর খবরদার তো বন্টন করার ব্যাপারে কি করবেন না, জুলুম করবেন না, আর মেয়েদেরকে বঞ্চিত করবেন না, সে বোন হোক চাহে মেয়ে হোক যেই হোক, খবরদার বঞ্চিত করবেন না। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা। যদি আপনি অনুসরণ করেন, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করেন, মেনে নেন, তাহলে জান্নাত পাবেন। আর না হয় যদি আপনি ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ইয়াতাআদা হুদুদাহু, আল্লাহ রাসূলের, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করেন, অবাধ্য আচরণ করেন, মানলেন না, বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলেন আল্লাহর হিসাবকে, ওয়াতাআদা হুদুদাহু, তার সীমাকে লঙ্ঘন করলেন, তাহলে ইদখিলহু নারান খালিদান ফিহা, জাহান্নামে দেবেন, যে জাহান্নামে হয়তোবা চিরস্থায়ী আপনাকে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা হকদারের হক পৌঁছে দিতে পারি, হকদারের হক পৌঁছে দিতে পারি। এবং তওবা যারা করবেন, যেমন বলা হলো, শর্ত হচ্ছে একটা, হকদারের হক ফিরিয়ে দেন। আমাকে অনেক ভাই জিজ্ঞেস করেন অনেক সময় যে হুজুর, আমি তো শ্বশুরের কাছে যৌতুক নিয়েছি, কিনেছি যৌতুক, অনেক জামাই আছে চালাকি করে বলে যে আমার আমার আমি যাচ্ছি আমার যা বিয়ে হবে তার যে ফারাজি সেটা আমাকে দাও আগে থেকে, বলে না বলে না, মানে ঘুরিয়ে নাক দেখায় আর কি, নাক কই তোমার, এই যে ঘুরিয়ে নাক দেখায়, মানে সরাসরি পণ নেব না, যৌতুক নেব না, বেশি কিছু দিতে হবে না, তোমার বেটি যেটা পাবে সেটা দিয়ে দাও এখন থেকে। তার মানে মরার আগেই মিরাস বন্টন করছে কে? জামাই বাবু, জামাই বাবাজি। তারপরে কি হবে, বুঝতে পারছেন? বহু মানুষ এরকমও দেয়, এরকমও করে যে যেটা মনে করুন দুটো বেটা আছে একটা বেটি আছে, বেটি যে ভাগটা পাবে জামাইকে আগে থেকেই দিয়ে দিল, আহা। তারপর দেখা গেল যেমন বাবুল ভাই বলছেন হয়তো তালাক হতে পারে, হয়তো কেউ কার আগে মারা যায় না, বেশি তা কি করে হতে পারে, কি করে হতে পারে? আসলে ও কিছু জামাই আছে চালাক, তারা মানে সরাসরি নিতে পারছে না, বলে ফারাজের অংশটা দাও, কেউ আবার শ্বশুরের কাছে বলে ব্যবসা করব টাকা ধার দাও, তারপরে ঘোড়ার ডিম শোধ করে না করে না, এসব ধারের নামে মানে সমাজের কাছে বাঁচার জন্য এগুলো করে, বলে যে তাহলে আমি নিয়েছি আমি এখন কি করব, ফেরত দিতে হবে, শ্বশুরকে ফেরত দাও, যে জমি লিখে নিয়েছো, যে জমি তুমি নিয়েছো, যে পণ তুমি নিয়েছো, যে যৌতুক নিয়েছো, যে খাট আলমারি নিয়েছো, যে গাড়ি নিয়েছো, শ্বশুরকে ফেরত দাও, তবে আল্লাহর কাছে তওবা করলে তওবা কবুল হবে, নচেত হবে না। এটা হচ্ছে হকদারের হক, যদি দিতে না পারো তাহলে আল্লাহ শ্বশুরের কাছে ক্ষমা চাও। ক্ষমা যদি মন থেকে করে তবে বাঁচবেন, আর যদি চাপে পড়ে ক্ষমা করে তাহলে বাঁচবেন না, বাঁচবেন না, অসম্ভব। যেমন ওই যে বাসর রাতে বউয়ের পা ধরে ক্ষমা চাওয়া, বাসর রাতে কি বলবে যে না আমি তোমার মোহর ক্ষমা করব না, এটা চাপে। তারপর আমাদের দেশে আছে মারা গেছে, নোয়ানো কাপড়ানো হয়ে গেল, তখন এবারে বউকে আলতা পেরে শাড়ি পরিয়ে নিয়ে এসে পাতলে দাঁড় করায়, অগো অমুকের মা তোমার স্বামীর মোহরানা মাফ করে দাও, এখন সে কি বলবে, মাফ করবো না, সে কি বলবে, মাফ, চাপের মুখে করতেই হবে বাধ্য, কিন্তু না এ চলবে না, এ চালাকি আল্লাহর কাছে চলবে না। সুতরাং তওবার যথা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী হক ফেরত দিতে হবে, আর না হয় অন্তর থেকে ক্ষমা নিতে হবে, ক্ষমা চাইলেই হবে না, শুধু আমি তো ক্ষমা চাইছিলাম, ক্ষমা হতে হবে, ক্ষমা যদি না হয় আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।